ওগো আমার পালনেওয়ালা, ওগো আমার রব, এই দূর প্রবাসে তোমার কাছে আর কোনো কিছুই চাওয়ার নেই আমার। প্রিয় মায়ের কোলে যেন মাথা রেখে মরতে পারি, এটুকুই কামনা। জননীর কোলে যেন আমার মরণ হয়, মোর মহাজননীর কোলে যেন আমার মরণ হয়। ও আল্লাহ আমি তোমার কাছে, ও আল্লাহ আমি তোমার কাছে আর কিছু না চাই, মোর মহাজননীর কোলে যেন আমার মরণ। ওর মহাজননীর কোলে যেন আমার মরণ হয়। কত রাত কত দিন দূরে আছো তুমি, তুমি ছাড়া এই প্রবাসে হৃদয় মরুভূমি। ও কত রাত কত দিন দূরে আছো তুমি, তুমি ছাড়া এই প্রবাসে হৃদয় মরুভূমি। আমি শুধু মা ঘুমের মাঝে দেখি যে তোমায়, মোর মহাজননীর কোলে যেন আমার মরণ হয়, মোর মহাজননীর কোলে যেন আমার মরণ হয়। ও আল্লাহ আমি তোমার কাছে, ও আল্লাহ আমি তোমার কাছে আর কিছু না চাই, মোর মহাজননীর কোলে যেন আমার মরণ হয়, মোর মহাজননীর কোলে যেন আমার মরণ হয়। কে আছে দূর প্রবাসে বুকে টেনে নেবে, কোনো কাজে মন বসে না মাগো তোমায় ভেবে। ও কে আছে দূর প্রবাসে বুকে টেনে নেবে, কোনো কাজে মন বসে না মাগো তোমায় ভেবে। মাগো কষ্ট হয়, মোর মহাজননীর কোলে যেন আমার মরণ হয়, মোর মহাজননীর কোলে যেন আমার মরণ হয়। ও আল্লাহ আমি তোমার কাছে, ও আল্লাহ আমি তোমার কাছে আর কিছু না চাই, মোর মহাজননীর কোলে যেন আমার মরণ হয়, মোর মহাজননীর কোলে যেন আমার মরণ।